কোনো কাজ করার নিয়ত করবেন তখনই সঙ্গে সঙ্গে ভালো কাজ, ভালো কাজ করার নিয়ত করলে সঙ্গে সঙ্গে একটা সওয়াব লেখা হয়। মাজমা থেকে আপনি নিয়ত করেছেন যে আজকে আমি হারমা যাব, ওখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, একটা জিক্রের মজলিসে যাব, যেই নিয়ত করলেন সওয়াব লেখা হয়ে গেল। এশার নামাজ পড়লেন, পড়ার পর আপনার কাফিল আপনাকে ডেকে নিল, আসতে পারলেন না, সওয়াবটা কাটা যাবে না? হয়ে গেছে, এই হচ্ছে নিয়ত। যখন আপনি নিয়ত করলেন যে আমি অমুকের জন্য এখান থেকে টাকা পাঠাবো, হঠাৎ করে আপনার এমন কাজ পড়ে গেল টাকাটা পাঠাতে পারলেন না, তো আপনার সওয়াব লেখা হয়েছে না হয়নি? আপনার লেখা হয়েছে। করতে পারলে, যদি টাকাটা পাঠাতে পারতেন কিংবা দর্শে আসতে পারতেন, তাহলে আবার সওয়াব লেখা হতো, কগন 10টা সওয়াব লেখা হতো, 10টা সওয়াব লেখা হতো। এখানে বলে রাখি, পাপ কাজ করার নিয়ত করার সাথে সাথে ফেরেশতা কিন্তু সওয়াব লিখেন না, বরং পাপ করার পরেও সওয়াব লেখা হয় না, সুযোগ দেওয়া হয় যে হয়তো বান্দা ফিরে আসবে, তওবা করবে। বুঝতে পারলেন? তো নিয়ত করার মাত্রই সাথে সাথেই সওয়াব লেখা হয়ে যায়। একটা হাদিসে আছে, জাবির বিন আবদুল্লাহ আনসারি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম, এক যুদ্ধ সফরে ছিলাম, সেখানে তিনি বললেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল মারাদ ইল্লা কানু মাআকুম আও ইল্লা শারাকুকুম ফিল আজর। দুরকম বর্ণনায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাথে রয়েছ এই সফরে, এটা সওয়াবের সফর তাই না? মদিনাতে কিছু লোক আছে, তোমরা যেখানে যাচ্ছ তারা তোমাদের সাথে রয়েছে, তাদেরকে অসুস্থতা আটকে ডেকেছে। তার মানে তাদের মনের নিয়ত ছিল যে অসুস্থ না হলে আমি যেতাম। এখন যদি কোনো নামাজি ঘরে নামাজ পড়ছে অসুস্থ হওয়ার কারণে আর মনে মনে নিয়ত করছে, আহারে আজান হচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর তার মনের ব্যথা টন টন করছে, রে আমার যদি অসুখ না হতো তাহলে আমি নামাজে হাজির হয়ে মসজিদে নামাজ পড়তাম, এই লোকটা সব পাবে না? পাবে না। আর একটা লোক বেচারি চেষ্টায় আছে জামাতের সাথে নামাজ পড়ব, উজু টুজু করে এসে দেখবো জামাত শেষ, তা সব হবে না? হবে না, সব হবে। এই জন্য হাদিসে আছে যে যে ব্যক্তি সওয়াব করত, সওয়াবের কাজ করত, কিন্তু কোন অসুস্থতার কারণে যদি সেটা বন্ধ হয়ে যায়, করতে না পারে, আল্লাহ তাআলা বলেন ওর জন্য ওই সওয়াব লিখো যে সওয়াব সে সুস্থ অবস্থায় পেত। এই জন্য নিয়তের খুবই, মানে নিয়তের এত গুরুত্ব আমাদের দেশে, তো নিয়ত এই জন্য মুখে পড়া হয় তাই না? মুখে পড়া হলে কি নিয়তের গুরুত্ব হবে? ওটা তো বিদআত, ওটা তো বিদআত। নিয়ত করা, নিয়ত করার কথা বুখারিতে বলা হয়েছে, নিয়ত পড়ার কথা নয়। অনেকে নিয়ত পড়ার কথা বললি বলে বুখারিতে আছে, আরে বুখারিতে পড়ার কথা বলা হয়নি, নিয়ত করার কথা বলা হয়েছে। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু, তিনটে বিষয় এমন রয়েছে আমি কসম করে বলছি আর তোমাদেরকে হাদিস বলছি, তোমরা সেটাকে মনে রাখো। হাদিস শুনলেই হয় না, হাদিস কি করতে হয়? ফাহফাযু, হিফজে করো, মুখস্থ করো, মনে রাখো। কি? মা নাকাসা মালু আব্দিন মিন সাদাকা, দান করলে কোন বান্দার মাল কমে যায় না। আমরা দেখি যে কমে গেল, কিন্তু আসলে কমে না। আসলে দান করলে কি হয়? মাল বৃদ্ধি হয়, আপনার সংখ্যা না বাড়ুক কিন্তু তাতে বরকত বেড়েছে, আপনি জানেন না। বরকত কিভাবে বাড়ে? মনে করুন আপনার 100 টাকা ছিল, 10 টাকা দান করলে 90 টাকা হবে না? হবে না। নাকি দান করার পর দেখবেন যে ছা হয়েছে, যে 110 টাকা হয়েছে, এটা আপনি দেখবেন না। কিন্তু 100 টাকাতে যে কাজ হওয়ার কথা ছিল সেটা আপনার হচ্ছে, সেটা 90 টাকাতেই আপনার 100 টাকার কাজ হয়ে যাচ্ছে বা তার থেকে বেশি। আপনি বুঝছেন না, 110 টাকা যেখানে খরচ করা দরকার ছিল সেখানে 90 টাকাতে আপনার হয়ে যাচ্ছে, আপনি হয়তো বুঝলেন না, কিন্তু আপনার এই দান করার ফলে ওদিকে কাজ হচ্ছে, আল্লাহ তাআলা এটা ঠিক হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। সংখ্যায় বাড়বে তা জরুরি না, বরং আপনার বরকত বাড়বে। হ্যাঁ, ওয়ালা জুলেমা আব্দুন মাজলামাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। কোন বান্দাকে যখন বান্দা যখন অত্যাচারিত হবে, যদি খামখা অত্যাচারিত হয়, কেউ তার অত্যাচার করে, তো এই অত্যাচারে যদি সে সবুর করে, ধৈর্য ধরে, তাহলে আল্লাহ তাআলা তার মান সম্মান বাড়িয়ে দেন। কেউ অত্যাচার করছে, বড় কোন বড় ব্যক্তি কিংবা জালেম সরকার কিংবা জালেম অন্য কিছু, আপনার জালেম মালিক, জালেম জালেম কাফিল, জালেম আপনার কি বলে আপনার যে মালিক, সে আপনার প্রতি অত্যাচার করছে, আপনি সবুর করছেন, তাহলে কি বলা হচ্ছে, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। আর যদি সাথে সাথে গালি দিয়ে ফেলেন তাহলে তো গেল, জুলুম করছে, আপনি জুলুমের বিনিময়ে গালি দিলেন, কি বলে হালার বেড়া হালা, অমুক এই করে দিলে বাস হয়ে গেল, পেয়ে গেলেন আপনি সব, সব মানে কি প্রতিদান পেয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কিছুই পেলেন না। ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকর। যখন কোন বান্দা চাইতে ধরে, মাগতে ধরে, চাওয়া অভ্যেস, চাইলেই পাই তো, হাত পাতলি পাই, তখন চাইতে দোষ কি? ভাই বিদেশে আছে, বাবা বিদেশে আছে, চাচা বিদেশে আছে, চাইলেই তো পাবো, প্রয়োজন নেই তবুও চাইছে। যখনই কোন মানুষ চাওয়ার অভ্যেস বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তখন তার দারিদ্রের দরজা, দরিদ্রতার দরজা মানে গরিবির দরজা খুলে দেবেন। যে চাওয়াটা ভালো না, হাদিসে আছে মানুষের কাছে চেয়েও না কিছু, আর বিশেষ করে অপ্রয়োজনে ভিক্ষা করাটা, এটা কত বড় ক্ষতি, কেয়ামতের দিনে তার মুখে মুখ থাকবে কিন্তু মুখে মাংস থাকবে না, এই জন্য চাওয়াটা খুব খারাপ। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু, হাদিস বর্ণনা করছি শোনো, মুখস্থ রাখো। ইন্নামাদ দুনিয়া লি আরবাতি নাফার, দুনিয়া হল চার ব্যক্তির জন্য। আব্দিন রাজাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, এমন এক বান্দা যাকে আল্লাহ মাল দিয়েছেন, ইলেম দিয়েছেন, ইলেম মানে কিসের ইলেম, দিনের ইলেম, আল্লাহ তাকে মালও দিয়েছেন আর ইলেমও দিয়েছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, সুতরাং সে তাতে আল্লাহকে ভয় করে, তার মানে ইলেম অনুযায়ী আমল করে, মাল যথাস্থানে ব্যয় করে, খরচ করে। ওয়াইয়াসিলু ফিহি রাহিমাহ, যে আত্মীয়তার বন্ধন বজায় রাখা প্রয়োজন, মাল দিয়ে তা বজায় রাখে। ওয়াইয়ালামুল্লাহি ফিহি হাক্কা, আর এ কথা সে জানে যে এতে আল্লাহর হক আছে, মানে যাকাত ইত্যাদি। ফাহাজা বি আফযালিল মানাজিল, এ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ দুনিয়ার লোক, তার মানে চার প্রকার বললো না, তার মধ্যে এ হচ্ছে শ্রেষ্ঠ, যে ইলম আছে, ইলম অনুযায়ী আমল করে, মাল আছে, মাল ঠিক ঠিক ভাবে ব্যয় করে, খরচ করে, সব থেকে শ্রেষ্ঠ মানুষ। নম্বর দুই, ওয়া আব্দিন রাজা কাহুল্লাহু ইলমা ওয়ালাম ইয়ারজুকহু মালা, এমন এক বান্দা যাকে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু মাল দেননি। বুঝতে পারলেন? ওই যে একটা কবিতায় আছে না, হুজুররা বলে থাকেন, সাধারণত যারা মাদ্রাসায় পড়ে গরিব মানুষ হয়, তো ওই যে বলেছেন যে রাদিনা ফি কিসমাতিল জব্বারি ফিনা, রাদিনা বি কিসমাতিল জব্বারি ফিনা লানান ইলমু ওয়ালিল জুহালি মালু, মানে আল্লাহ তাআলা যে ভাগ করে দিয়েছেন তাতে আমরা রাজি, আমাদের জন্য এলেম আর ওদের জাহেলদের জন্য মাল, আলেমদের জন্য এলেম আর জাহেলদের জন্য মাল। হতে পারে একজন আলেম তার ইলেম আছে কিন্তু মাল নেই, তো ফা হুয়া সাদিকুন নিয়া, কিন্তু নিয়ত তার ঠিক আছে। ইয়াকুল, সে নিয়তে কি বলে, লাউ আন্নালি মালান লা আমিলতু বি আমালি ফলান, যদি আমার মাল থাকতো তাহলে অমুকের মতো, কার মতো, ওই যে এক নম্বর লোকের মতো, ও কি সুন্দর সুন্দর জায়গাতে ব্যয় করছে, মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, আত্মীয় স্বজনকে দিচ্ছে, গরিব গোরবাকে দিচ্ছে, এখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে, ঠিক ঠিক জায়গায় দিচ্ছে, মানুষের কত মানুষের উপকার হচ্ছে, যদি আমার থাকতো তাহলে আমি ওইভাবে ব্যয় করতাম, নিয়তে আছে। ফাহুয়া বেনিয়াতে, সুতরাং সে তার নিয়ত অনুযায়ী কি পাবে, ওর মতোই সব পাবে। ফাআজরুহুমা সাওয়া, তাদের দুজনেরই সওয়াব হচ্ছে, প্রতিদান হচ্ছে সমান। নম্বর তিন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, জাহিল, আল্লাহ তাকে ইলম দেননি কিন্তু মাল দিয়েছেন। লানাল ইলমু ওয়ালিল জুহালি মালু, অনেকে ঠাট্টা করে বলে লানাল লাহমু ওয়ালিল জুহালি আলু, তার মানে আমাদের জন্য গোস্ত, জাহেলদের জন্য আলু। বুঝতে পারছেন কে কত রকম আর কি করে আরবি নিয়ে। যাই হোক, তো এই ব্যক্তিকে ইলম দেওয়া হয়নি কিন্তু মাল দেওয়া হয়েছে। ফাহুয়া ইয়াখবাতু ফি মালিহি বিগাইরি ইলম, যেহেতু তার ইলম নেই, এবার সে তার মাল যথেচ্ছাচারিতার সাথে ব্যয় করে, কোথায় ব্যয় করতে হয় না তো হিসাব নেই, বাস খরচ করছে, অসৎ জায়গায় খরচ করছে। লা ইত্তাকি ফিহি রাব্বা, সেখানে আল্লাহ তাআলা তাকওয়া বা ভয় থাকে না। বুঝতে পারছেন, তাকওয়াটা থাকে না। ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা, আর তার মাধ্যমে সে বা তার মাঝে সে আত্মীয়তার বন্ধন বজায় রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, আল্লাহর যে কি কি হক আছে ওর মালে সে জানে না, জাহেল তো। ফাহাজা বি আখবাসিল মানাজিল, এ হচ্ছে ওই প্রথমকার ব্যক্তির বিপরীত, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আরেক ব্যক্তি, চার প্রকারের মধ্যে আরেক ব্যক্তি, ও আব্দিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমা, আরেক ব্যক্তি যারা না ইলম আছে আর না মাল আছে, এটা কি হবে? ফাহুয়া ইয়াকুল, কিন্তু নিয়ত সে বলছে, লাউ আন্নালি মালান লা আমিলতু ফিহি বিআমালি ফুলান, যদি আমার মাল থাকতো তাহলে ওই জাহেলটার মতো আমি খরচ করতাম, এখানে খেলা দেখতে যেতাম, ওখানে প্রোগ্রাম দেখতে যেতাম, ওখানে মানে এতে মানে খারাপ কাজে, ওখানে সিনেমা দেখতে যেতাম, ওখানে ফুটবল দেখতে যেতাম, এই যে মানে খারাপ খারাপ ভালো কাজে না, জাহেল যেমন করছে সেই রকম আমি করতাম। ফা হুয়া বিনিয়াতে, সে নিয়ত অনুযায়ী কি হবে, কি হবে তার, কিন্তু সব নেই। ফাবিজরুহুমা সাওয়া, তাদের উভয়ের গুনাহ হচ্ছে সমান। দেখেন এখানে নিয়ত করলে গুনাহ হয় না, আগে বললাম, কিন্তু খারাপ কাজের নিয়ত যখন সংকল্প হয় মানুষের, মানুষ সংকল্প হয়ে গেলে তার পাপ লেখা হয়। এ দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর হাদিসে আছে যে যখন কি বলে দুই মুসলিম একসঙ্গে খুনোখুনি করে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তাহলে হত এবং হত্যাকারী দুজনেই জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইতু কাতিল, যে সে জাহান্নামে যাবে জানি তো, সে শিওর যে সে হত্যা করেছে, কিন্তু যাকে হত্যা করা হলো তার দোষ কি সে জাহান্নামে যাবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও এই কথাতে চেষ্টা সংকল্পবদ্ধ ছিল যে পারলে আমিও তো, সেও মারত তাকে, তাহলে সংকল্পবদ্ধ ছিল এই জন্য সেও জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল, একটা পাপ করলেন, পাপের চেষ্টা করলেন। মনে করুন আপনি সন্ধ্যাবেলাতে নিয়ত করলেন যে আজকে আমি অমুক মহিলার কাছে যাব, যে তার কাছে রাত কাটাব, গুনাহ লেখা হবে? সে হারাম মহিলা, না হবে না গুনাহ লেখা, ঠিক আছে। দিয়ে তারপরে আপনি গেলেন না, কিন্তু যাওয়ার সংকল্প করেছেন, হঠাৎ করে কোনো বাধা এসে গেল, সেই বাধার কারণ, সেই বাধা না থাকলে আপনি যেতেন। মনে করুন আপনার মেহমান চলে এলো, কিংবা সেই মহিলার কাছে কেউ চলে এলো, যার ফলে আপনি আর তার কাছে যেতে পারলেন না, বাধা পড়ে গেল, বাধা না হলে আপনি অবশ্যই যেতেন, তাহলে আপনার গুনাহ লেখা হয়ে গেছে একদম, কারণ সে সংকল্প করেছিল কোন পাপের জন্য। আর যদি নিয়ত করার পরে আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, আল্লাহকে স্মরণ করে ছেড়ে দেয়, তাহলে তার একটা সওয়াব লেখা হবে, তার একটা সওয়াব হবে, ঠিক আছে। তাহলে নিয়ত অনুযায়ী সব, এই কথা বুঝতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলছেন, মাসালু হাযিহিল উম্মাহ কামাসালি আরবাতি নাফার, ওটা আগেই হাদিস হয়ে গেল। অতএব বুঝতেই পাচ্ছেন যে নিয়ত করলে পরে, যদি আপনি গরিব মানুষ হন আর আপনার যদি নিয়ত থাকে আমি যদি বড় লোক হতাম তাহলে আমি দান করতাম, আমি আল্লাহর রাস্তায় দান করতাম, তাই না? এ নয় যেমন অনেকে আছে যে আমার যদি মাল থাকতো তাহলে আমি দার্জিলিং বেড়াতে যেতাম, তাহলে আমি চট্টগ্রাম কি কোথা কোথা কি বলে কক্সবাজার কক্সবাজার বেড়াতে যেতাম, আমাদের মাল নেই, আমাদের চাকরি, তুমি কি চাকরি করো, দেখো অমুক চাকরি করছে, এখানে বেড়াতে যাচ্ছে, ওখানে বেড়াতে যাচ্ছে, এগুলো কারা বলে? বিড়বিড়িনি বৌরা করে, লোকের দেখে যে তারা ফোটানি করছে, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের গাড়ি, তাদের বেড়াতে যাওয়া, তাদের ভ্রমণে যাওয়া, এসব এই যে হিংসা হচ্ছে, আমার মাল থাকলে আমি ওই রকম করতাম। এ হচ্ছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ওই যে বলুন আখবাসুল মানাজিল, সব থেকে খবিস তাদের মর্যাদা, তাদের অবস্থান। ব্যাস, দ্বিতীয় কোন উপায় আছে যে আপনি গরিব মানুষ, আপনার মাল নেই, অথচ আপনি সদকার সওয়াব পাবেন? বলছেন যে মানুষকে ক্ষমা করেন তাহলে আপনি সদকার সওয়াব পাবেন। মানুষকে ক্ষমা করা মানে আপনার প্রতি জুলুম করেছে, আপনার প্রতি কোন অন্যায় করেছে, আপনি দরকার হলে তার প্রতিশোধ নিতে পারেন, তাই না? কেউ যদি আপনাকে শালা বলে, আপনি শালা বলতে পারেন, তাই না? কিন্তু না বলা তো নিশ্চয়ই উত্তম। তুমি অধম বলিলে কি আমি উত্তম হইব না? উত্তম হওয়াটা ভালো, কিন্তু আপনার অধিকার আছে যে আপনি শালা বলতে পারেন। কিন্তু আপনাকে শালা বলল আর আপনি বললেন শালার বেটা শালা, এটা কি হলো? এটা বেড়ে গেল, এইভাবেই তো বাড়ে, তাই না? এই শালা থেকেই মারামারি খুনোখুনি হয়। এইভাবে কথা বাড়িয়ে বললে আপনার যতটুকু অধিকার, আপনি অধিকার লঙ্ঘন করলেই বেড়ে যাবে কথাটা। তো ব্যাপার হচ্ছে যদি আপনি মাফ করে দেন তাকে, তুই আমাকে শালা বলি, ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম। এই যে কত হচ্ছে আজকাল এই মোবাইলগুলোতে, আল্লাহ আকবার, কত গালাগালি! আমি যদি কারো উত্তর না দিচ্ছি এই ফেসবুকে কিংবা কি বলে এটাকে হোয়াটসঅ্যাপে, হোয়াটস জানি না নামটা কেন দিয়েছে, হোয়াটস মানে তো কি জানি না কেন নামটা দিয়েছে। তো এখানে যদি কারো প্রশ্নের উত্তর না দিচ্ছি, বলছো অহংকারী, আপনার অহংকার আছে, জেনে শুনে উত্তর দেন না। আমি কি তোর জন্য বসে আছি অনলাইনে উত্তর দেওয়ার জন্য কি বসে আছি আমি? আমার অন্য কাজ নেই? কিন্তু সে না বুঝেই অহংকার, এলেমের অহংকার, অমক তমক, এইগুলোর জন্য আর আল্লাহ মুস্তাহান। পারবেন, সে বুঝতে পারে না, বোঝাতে দরকার যে উত্তর দেয়নি, কোনো কারণ আছে কি? জিজ্ঞেস করো, হুজুর আমি উত্তরটা পেলাম না, যদি দিতেন হয়তো সময় নেই। কিন্তু না, আলাতুল যাকে বলে, মানে একেবারে ডাইরেক্ট কুধারণা করছে, অথচ আমি আমার মোবাইলে এতে দেখে রেখেছি হোয়াটসঅ্যাপে, আমাকে না পেলে কুধারণা করবেন না, আমার সারা না পেলে কুধারণা আমি দেখে রেখেছি, সেটা নিয়েও ব্যঙ্গ করছে। মানুষ কত রকমের আছে দুনিয়াতে, এই জন্য ধৈর্য দরকার, তাই না? দাওয়াতের কাজে প্রচন্ড ধৈর্য দরকার, কিন্তু মানুষ তো অনেক সময় রাখতে পারি না ধৈর্য, অনেক সময় জবাব দিয়ে ফেলি। তো যদি মানুষকে মাফ করা যায়, ওয়ালা আফিনা ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি আপনি এই ক্ষোভকে, এই রাগকে দমন করতে পারেন আর মানুষকে ক্ষমা করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন মহসেন। আল্লাহ তাআলা মহসেনকে ভালোবাসেন। মহসেন মানে, মহসেন মানে সৎকর্মশীল, মহসেন মানে মুখলিস, মহসেন মানে ভালো লোক আর কি। আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন, কিন্তু কাজটা সহজ নয়, কাজটা বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দররা, যারা মানে আরামের সময়, কষ্টের সময়, কষ্টের সময়ও দান করে আর আরামের সময়, সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। যেমন অনেকের অভ্যেস হয়ে যায়, যারা দান করে তাদের অভ্যেস হয়ে যায়। সচ্ছল অবস্থা যেমন চাষিরা, চাষিদের সচ্ছল অবস্থা কখন আসে? এই পৌষ মাস। আর এই জন্যই দেখবেন দেশে যত রকমের মেলা বসে, কোন মাসে কেন, এই যে এদের কাছে পয়সা এসেছে, পয়সাগুলো লুটে নিতে হবে, ঠিক? তারা সব, সবাই জানে কোন সময় কিটা করতে হয়, এই সময় সার্কাস, এই সময় যাত্রা, এই সময় মেলা, এই সময় পুতুল নাচ, এই সব চারিদিক থেকে, কেননা এই এদের পয়সা থাকে না সারা বছর, এই সময় পয়সা এসেছে চল লুটে নে। আর মানুষ বোঝে না, মানুষও পয়সা খরচ করে ব্যয় করে, ঠিক আছে? তো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান যারা করে, ওয়াল কাযিমিন আল গায়জা, যারা রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ব্যাস এটা আগে বলা হলো। আর একটা একজন লোক আল্লাবা ইবনে যায়েদ, তিনি রাত্রে নামাজ পড়লেন এবং কান্দলেন, কেঁদে কেঁদে বললেন আল্লাহুম্মা ইন্নাকা কাদ আমারতা বিল জিহাদ, ওয়া রাগাবতা ফি, আল্লাহ তাআলা তুমি আমাকে জিহাদের হুকুম দিয়েছো এবং তাতে উদ্বুদ্ধ করেছো। সুম্মা লাম তাজআল ইনদি মা আতাকাওয়া বিহি, কিন্তু আমার কাছে জিহাদ করার মতো শক্তি নেই, মানে এমন শক্তি নেই যে আমি তার দ্বারাতে জিহাদ করি আল্লাহর তোমার রাসূলের সাথে, সাহাবি তাহলে তার সাহাবি। তাহলে ওয়ালাম তাজআল ফি ইয়াদি রাসূলিকা মা ইয়াহমিলুনি আলাইহি, ওই যে আগে আয়াতটা বললাম যে রাসূলের হাতেও এমন কিছু নেই যে আমাকে সওয়ারি দান করে তিনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন বা আলহামদুলিল্লাহ তবে আমার যেহেতু এ ক্ষমতা নেই, সুতরাং আমি প্রত্যেক সেই মুসলিমকে সাদকা করছি যে মুসলিম আমার প্রতি কোন জুলুম করেছে, তাহলে মাফ করে দেওয়া, এটা মাফ করে দিচ্ছে আর কি। মিন মালিন আও হাসাদিন আও এরদিন আও জাসাদিন হবে হয়তো, আও মালমিন মালিন আও জাসাদিন আও এরদিন, মানে সে আমার প্রতি জুলুম করেছে মালের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, কিংবা আমার প্রতি অত্যাচার সরাসরি শারীরিক অত্যাচার করেছে, কিংবা আমার মান সম্মানে জুলুম করেছে, মান সম্মানে জুলুম মানে অপবাদ দিয়েছে, গালি দিয়েছে ইত্যাদি, তাহলে পরে আমি তাকে মাফ করে দিচ্ছি। সোম্মা আসবাহা মা আন্নাস, তারপরে সকাল যখন হলো সবাই সকালবেলাতে, এটা কখন বললেন, রাতে, রাতে নামাজে কানতে কানতে বললেন, নামাজের পরে বা পরে আর কি, রাত্রে কানতে কানতে বললেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনাল মুতাসাদ্দিকু হাযিহিল লাইলা, আজকে রাতে সাদকা কে করেছে গো, কোন ব্যক্তি আজকে রাতে সাদকা করেছে? আল্লাহ রাসূলের কাছে খবর হয়ে গেছে তাই না, যে আজকে রাতে কেউ সাদকা করেছে। ফালাম ইয়াকুম ইলাইহি আহাদ, কেউ দান করেনি তো রাত্রে, তো উঠবে কেন? এখানে সাদকা করার মানে আসল মানেটা কেউ বুঝতে পারেনি, তো কেউ দাঁড়ানো না উঠে। সোম্মা কাল আইনাল মুতাসাদ্দিক ফালিয়াকুম, কই দানকারী, কই দাতা, কই সে যেন ওঠো, ওঠে ওঠে দাঁড়াও। ফাকামা ইলাইহি ফাখবারাহু, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবশির ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ লাকাদ কুতিবাত ফিজ যাকাতিল মুতাকাব্বালা। তখন এই ব্যক্তি উঠে বলল, তাহলে আমি হয়তো নাকি, তা রাসূলুল্লাহ বললেন যে এই ব্যাপার তুমি করেছ? জি হ্যাঁ, বলছে আল্লাহর কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে তোমার এই সাদকাকে কবুল জাকাতের মধ্যে লিপিবদ্ধ করেছে। আল্লাহ আকবার, কবুল জাকাতের খাতায় লেখা হয়েছে, অথচ দান করেনি, দান না করেও দানের সাদকা পাওয়া যায়। ঠিক আছে, আর একটা বলে আমি সংক্ষেপ করব, কারণ শরীর ভালো নেই, গলাও ভালো নেই। কুল্লু আমালিল খাইরে সাদাকা, আমভাবে প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা, প্রত্যেক ভালো কাজ যেটাকে আপনি ভালো মনে করেন। আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, সামনে একটা পাথর পড়ে আছে, পাথরটা সরিয়ে দিলেন, ভালো কাজ না? ভালো কাজ। আচ্ছা, অনেক সময় একটাই কাজ অনেকে ভালো মনে করে, অনেকে খারাপ মনে করে, হতে পারে না? পারে না। কিন্তু একটাই কাজ দেখবেন অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। যেমন পূর্ব যুগে ছিল অবশ্য, এখন জানি না কি উদাহরণ হতে পারে, মসজিদের সাইডে একজন একটা বাঁশ পিটিয়ে, যে গঞ্জ বলে না, গঞ্জ যাতে ছাগল গরু বাঁধা হয়, এভাবে পিটিয়ে মসজিদ দরজার সামনে এভাবে একটা পিটিয়ে দিল। ঠিক আছে, এ ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কাজ কি জন্য করলো? যে লোকে আসবে তার ঘোড়া সওয়ারিতে গাধাতে এসে নামাজ পড়তে, যেমন গাড়ি আজকাল তো এখানে বেঁধে নামাজ পড়তে যাবে, সব পাবে না, পাবে না। আর এক ব্যক্তি দেখলো পায়ে ঠেকে যাচ্ছে, এখানে মসজিদ থেকে বেরিয়ে ভিড় হলে পরে পায়ে লাগছে, সে এটাকে তুলে ফেলে দিল, এ সব পাবে না? পাবে না, এও সব পাবে, নিয়ত অনুযায়ী সে ভালো করছে, ভালোর ইচ্ছা করলে পরে সে সব পাবে। রাস্তা থেকে একটা কাঁটা দূর করে দেন, এটা সওয়াবের কাজ, হাদিসে আছে, বলছি ভালো কাজ, প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদকা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাল কাযিমিল গায়্জ আফিনাকে বলা হলো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা। ওয়া ইন্না মিনাল মারুফি, এবার চলুন ভালো কাজ কাকে বলে উদাহরণ নেন। আন্তালকা আখাকা বিওয়াজহিন তালক, কিছু করতে হবে না, কোন কিছু ব্যয় করতে হবে না, খালি আপনার মুখটাকে হাসিময় করে দেন। ওদিক থেকে শহীদ আসছে আর এদিক থেকে আপনি যাচ্ছেন, বাস হাসি মুখে। আর সালাম দিলে তো আরো অতিরিক্ত স্বভাব হলো, তাই না? যদি সালামের আগে আপনি হাসি মুখ করে দেন একটু, হাসি মুখে, তবে হ্যাঁ মেয়ে ছেলে দেখে না, তাহলে তো আবার গড়বড় হয়ে যাবে, সে তো পাপের কাজ, তাই না? ওই হুজুর হাদিসে আছে, কতগুলো বেউকুপ আছে যারা এরকম মজাক করে, মানে উপহাস করে, ব্যঙ্গ করে, মস্করা করে বলে, হুজুর হাদিসে আছে হাসি মুখে সাক্ষাৎ করতে হয়। না, যে যার সাথে মহিলা করবে, মহিলা মহিলার সাথে করবে, এরকম হাসি মুখে দেখা সাক্ষাৎ করলে পরে সাদকা হয়ে গেল, কিচ্ছু না। আর যদি উল্টোটা হয়, যেমন বললাম ছেলে মেয়ে কিংবা মেয়ে ছেলে, তাহলে হেসেছ কি ফেসেছ, ফাঁসি হয়ে গেল, হাসি তখন ফাঁসি হয়ে যাবে, এরকম যেন না হয়। তাহলে হাসিটা আপনি আপনার ভাইয়ের জন্য কিংবা বোন বোনের জন্য যদি ব্যবহার করে, তাহলে তাতে সাদাকা হয়ে গেল। ওয়ান তুফরিগা মিন দালবিকা মিন ইনা ইনা আখিক, পানি তুলতে গেছো, পানি আনতে গেছো, পানি তোলার আমাদের দেশে লাইন দিতে হয়, তাই না? কিংবা রশি করে পানি, পাড়া গ্রামে আছে রশি করে, আগেও শহরেও ছিল, তুলতে হয়। এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে পাইপ, দেওয়াল থেকে পানি বেরোচ্ছে। তো পানি তুলে আপনি বালতি আপনার নিজের কলসি ভরবেন, কিন্তু তা আপনার ভাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি করেন কি, তার কলসিটা বা তার বালতিটা আগে ভরে দেন, তারপর আপনার, এতে সদকা হবে না? হবে না, অবশ্যই। এটা হচ্ছে সদকা, এটাও একটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের দেহে জয়টা জোর আছে, কটা জোর আছে, 360টা হাড্ডির জোর আছে। এই প্রত্যেক জোরের বিনিময়ে এক একটা সাদকা তার উপরে আছে, দেখছেন? শুকরিয়া আদায় করতে হয় প্রত্যেকটা জোরে। জোর যদি না থাকতো আপনার শরীরটা কি হতো, ওই দেওয়াল দেওয়াল হয়ে থাকতো। জোরগুলো দিয়ে এই যে ভাঁজ হচ্ছে, কি হচ্ছে, কত রকম করতে পারছি জোরের কারণে। 360 খানা জোর, 360 খানা সাদকা করতে হবে, সবাই চিন্তায় চিন্তিত। 360 খানা, কমসে কম 360 টাকা দরকার, কিংবা যদি হাফ করে দেওয়া হয় তো 50 পয়সা বা হালালা করে দিতে হবে, তা 360-এর অর্ধেক কত, 180 টাকা, এটা মুশকিল তো। 180 টাকা কে কামাতেও পারে না দিনে। গরিব মানুষ, আমার সাদকা করার কিছু নেই, আমি কোথেকে সাদকা করবো? রাসূলুল্লাহ বলেন চিন্তা করো না, দাঁড়াও, থামো। কুল্লু তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ, সাদকা হয়ে গেল। 360 বার সুবহানাল্লাহ বলো সারাদিনে, হয়ে গেল। যদি সুবহানাল্লাহ শুধুই বলো, তাহলে তোমার সাদকা 300, তোমার শরীরে যত জোর আছে হাড্ডির জোর, তোমার সাদকা হয়ে গেল। কুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললেই সাদাকা হয়ে গেল। কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, সাদাকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার, সাদাকা হয়ে গেল। ও আমরুন বিল মারুফে সাদাকা। আচ্ছা, আমরা অনেক সময় আমাদের দেশের অভ্যেস আলাদা, এখানে দেখবেন কোন একটা আশ্চর্য জিনিস দেখলে কি বলে, সুবহানাল্লাহ বলে না, বলে না সুবহানাল্লাহ। আমাদের দেশে কি বলে, ইস শালা, ইস কত সুন্দর, ইস শালা রে, আর কি বলে, মাশাআল্লাহ। ও তো সুবহানাল্লাহ ভালো লোকরা বলবে না, আমাদের বাংলাতে নেই, সাধারণত আলেম ওলামার যারা জানেন ব্যাপারে তারা বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এত সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ বলে নজর লাগে না, তাই না? তারপরে আল্লাহু আকবর, তারপরে নারায়ণ তাকবীর, না নারায়ণ তাকবীর আল্লাহু আকবর যে একসঙ্গে বলে, এর বিদাত, একসঙ্গে সমস্বরে নারায়ণ তাকবীর আল্লাহু আকবর, বিদাত। তারপরে ধরুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনেছেন, এই হচ্ছে আলহামদুলিল্লাহ বলা হয় না, হয় না আলহামদুলিল্লাহ? কিন্তু যাদের যারা এটা জানে না তারা কি বলে, তাদের ভাষা আলাদা আছে, তাই না? এখানে দেখবেন বাচ্চাকে শাসন করছে, তাতেও দোয়া আছে, লাহেদিক লাহেদিক। আর আমাদের দেশে কি বলে, খালে যা নামুনে মরগা, এই কত রকম আছে। তারপর কি বলে, কেউ রেগে গেলে কি বলে, কেউ রেগে গেছে মনে করুন, বাচ্চা রেগে গেছে, বাচ্চা চুপ কর, বাচ্চা চুপ কর, ঠান্ডা হও, ঠান্ডা হও, বলে না? আর এরা কি বলে, আল্লাহুম সাল্লাল্লাহু মুহাম্মদ, সাল্লাল্লাহু মুহাম্মদ, সাল্লাল্লাহু মুহাম্মদ, বলে না, বলে না, দেখছেন তো? এদের মধ্যে তসবিহটা এবং মানে রাগের সময়, গালির সময় আল্লাহ আকবার। অবশ্য যারা জাহেল তারা তো তাদের বাক্য ব্যবহার করে, এরা যে কম করে না, এরাও কেলবে হিমার ইয়া কি বলে কত রকম এরা ব্যবহার করে আছে, নেই তা বলছে না, কিন্তু সাধারণভাবে ইসলামী পরিবেশ অনুযায়ী এখানে বেশি এসব কথা কথা শোনা যায়। আমরে বিল মারুফ সাদাকা। কি ভাই আজকে দার সাথে যাবে? এই আজকে চলো না, চলো আজান হয়েছে চলো নামাজ পড়তে যাই। কিংবা যে কোনো একটা ভালো কাজের আদেশ দিলেই সেটা কি হয়ে গেল আপনার জন্য সাদাকা। এই এটা কেন করছো? নোংরা জিনিস দেখো না, এগুলো এই মোবাইল টিপে টিপে দেখছি নোংরা জিনিস আসছে, এগুলো দেখতে হয় না, বন্ধ করো। তাহলে কি হলো? আপনার সাদাকা হয়ে গেল, আপনার সাদাকা হয়ে গেল। এখন আরো অনেক সাদাকা আছে, যেমন আর যদি এতগুলো সাদকা না করতে পারেন, আর একটা সস্তা উপায় আছে, সহজ উপায় আছে, কি করতে হবে? দুরাকাত নামাজ পড়তে হবে। কখন? দুরাকাত নামাজ পড়েন চাষ্টের নামাজ। চাষ্ট মানে হচ্ছে নাস্তার, নাস্তা খাওয়ার সময়ে নামাজ। কোন সময়? এই 8টা 9টা এই সময় দুরাকাত নামাজ পড়লে যথেষ্ট, আপনার 360 জোড়ের সাদাকা হয়ে যাবে। ওটা আপনি সুন্নত বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নত, কিন্তু নফলও বলা যাবে। নফল মানে হচ্ছে ফরজের বিপরীত, যেটা ফরজ না। সুন্নতকেও নফল বলা হয়, কেন? সেটা ফরজ নয় আর কি। আর আম নফল আলাদা। আম নফল হলো যেটার কোনো প্লেস নাই, মানে এই নামাজটা এখন পড়তে হয় এরকম কোন নির্দেশ নেই, আপনার সময় আছে বসে আছেন পড়ি, না চাষের সময় না কোন সময় চলো পড়ি, ঠিক আছে কিনা? তো সেই সময়টা যখন পড়বেন এটা হচ্ছে আম নফল, বসে আছেন সেই সময়। কিন্তু যখন প্লেস আছে, যেমন জোহরের পর, জোহরের পর দুটোর সময় জোহরের সুন্নত পড়েছেন, বসে আছেন, খাওয়া দাওয়া হলো, বসে আছি নামাজ পড়ি, এটা কোনো প্লেস? এটা নামাজ পড়ার জায়গা না, এই সময় কোনো সুন্নতি নামাজ নেই, ঠিক আছে কিনা? তো এই সময় আপনার আম নফল হবে। কিন্তু যে যে সময়ে আছে, যেমন চাষের নামাজ, ইশরাকের নামাজ, মাগরিবের পরে সুন্নতের নামাজ, আপনি নফল হিসাবে পড়লেন, সেখানে প্লেস আছে, ঠিক আছে? তো যে জায়গায় আছে, যেমন রাত্রে তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে, রাত্রে পড়লে তাহাজ্জুদ হয়ে যাবে, তো এগুলো তো এগুলো সুন্নত। কিন্তু যেগুলো বলাই হয়নি যে এই সময় নামাজ পড়ো, আপনি সময় আছে আপনি পড়ছেন, এটা আম নফল হবে, সেটা হচ্ছে নফল, আম নফল সেটা। কিন্তু প্রত্যেক সুন্নত যেটা ফরজ বা ওয়াজিব নয় সেটাই হচ্ছে নফল। বেশ, চলেন আর কিছু উদাহরণ দেখেনি। বললেন আর নোখাতু তারাহা ফিল মসজিদ, মসজিদে যদি কোনো ময়লা নোংরা দেখো তাহলে সেটাকে সাফ করে দাও। এখানে নোখা বলা হয়েছে, নোখা মানে এই যে থুতু বা নাকের, এটাকে নোখা বলা হয়, কিংবা এই যে ভিতরের থেকে যে সর্দিটা আসে শ্লেষ্মা যাকে বলে, তখনকার মসজিদে দেখা হয়। তার মানে কি? তখনকার মসজিদ তো আর এরকম কার্পেট বিছানা ছিল না। তখনকার মসজিদ ছিল কিসের? কাঁকড়ের, মাটির। এখন মার্শাল্লাহ দেখছেন কার্পেট বিছানো আর কি কি, যাই হোক। তো তখন মানুষরা থুতু ফেলা দরকার হলে ওই পায়ের নিচে ফেলতো, নিয়ে মাটি চাপা দিত, তো অনেকে পরিষ্কার করত না। তো যদি কেউ পরিষ্কার করে দেয় বা দাফন করে দেয়, মানে মাটিতে চাপা দিয়ে দেয়, কিংবা রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু হাঁটিয়ে দেয়, তাহলে পরে তার সাদাকা হয়ে যাবে। তেমনি যদি আপনি আপনার গাড়িতে কাউকে চাপিয়ে নেন, দুইজন বিপদমান মানুষের মাঝে যদি আপনি সন্ধি স্থাপন করে দেন, তারপরে যদি আপনার গাড়িতে কারো মাল বয়ে দেন, তারপরে কাউকে একটা ভালো কথা বলেন, ভালো কথা বললেন, সুন্দর কথা, একটা শিক্ষার কথা বললেন, তাই না? তাহলে পরে এগুলো কি হয়ে যাবে? কুল্লু খাতওয়াতিন তামশিহা ইলা সালাতে সাদাকা। নামাজ পড়ার জন্য যে সারওয়ার সুলতান ভাইকে এখানে আসতে হয় এই মসজিদে, কত কটা পদক্ষেপ হবে? কটা পা ফেলতে হবে এখানে আসার জন্য আপনার বাড়ি থেকে, বাসা থেকে? মোটামুটি 300। 300 কদম ফেললে আপনার মসজিদে আসা হবে, আর 60টা কদম বাস, 300 হয়ে গেল সাদকা। প্রত্যেক পদক্ষেপ মসজিদে আসার জন্য, যেমন আমাদের বাংলা ভাই আমাদের মসজিদে আসে, অনেক দূর, বাসাটা অনেক দূর, তো জানি না কত কদম হবে, একবার গুনে দেখেন দেখি কত কদম হচ্ছে। একটা একটা কদম আপনার, একটা গুণা ঝরবে, একটা নেকি লেখা হবে, একটা করে মর্যাদায় উন্নীত হবে না। এখানে কি বলা হচ্ছে, একটা করে সাদকা হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, এখানে রাখতে হবে, মনে রাখতে হবে, নিয়ত না রাখলে ওই আনাকুম আর জানাকুমই হবে, পাবেন না কিছুই। তুমি তুলা যা আনের তারিখে বললাম, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এ হচ্ছে সাদাকা। তো এইভাবে আপনি 360টা সাদাকা করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ বাকি আরো আছে, আবার দ্বিতীয় দর্শ ইনশাআল্লাহ পুরো করব সাদাকা, গরিব মানুষের সাদাকা। এগুলো যাদের পয়সা নেই, টাকা নেই, খরচ করার নেই, কিছু চাল ধান দিতে পারে না, তারা এইভাবে বিনা পয়সায় সাদাকা করতে পারে। আল্লাহ তালা গরিব বড় লোক সবাইকেই সাদকা করা তৌফিক দেন, কারণ সাদকার প্রচুর প্রয়োজন আছে। বহু মানুষ অপচয় করছে, টাকা পয়সা নষ্ট করছে খারাপ কাজে। আমরা যেন আমাদের টাকা পয়সা ভালো কাজে ব্যয় করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।